আর বসে এই পৃথিবী হাজার তার ছবি দিয়েছে হাজার বসের এই পৃথিবী হাজার তার ছবি দিয়েছে হাজার দেশের এই পৃথিবী হাজার হাজার দেশের এই পৃথিবী হাজার নদী তারি মাঝে ছবি মত এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার তাই মাঝে ছবির মত এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী তাই মাঝে ছবির মত এক দেশ আছে এইখানে সবুজ বনাল মাটি ছুঁয়ে মায়ের দুধের মত রূপাল নদী যায় বয়ে এইখানে সবুজ বনাল মাটি ছুঁয়ে মায়ের দুধের মত রূপাল নদী যায় বয়ে এইখানে সবুজ বনাল মাটি ছুঁয়ে মায়ের দুধের মত হাজার দেশের এই পৃথিবী হাজার নদী হাজার দেশের এই পৃথিবী হাজার নদী তারি মাঝে ছবির মত এক দেশ আছে এইখানে কিষাণ কিষাণ মিলেমিশে সহযোগী হয় ফসল ফলার বারো মাসে এইখানে কিষাণ কিষাণ মিলেমিশে সহযোগী হয় ফসল ফলার বারো মাসে এইখানে কিষাণ কিষাণ মিলেমিশে সহযোগী হয় ফসল ফলার বারো মাসে সেই ফসল তুলে সুখে থাকে যে তিরে সেই ফসল তুলে সুখে থাকে যে তিরে সে আমার বাংলাদেশ বাংলাদেশের নাম সে আমার বাংলাদেশ বাংলাদেশের নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মত এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মত এক দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশের নাম সে আমার বাংলাদেশ বাংলাদেশের নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মত এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মত এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মত এক দেশ আছে।